الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় বিশ্বব্যাপী শিরকের যে ঘটা লক্ষ্য করা যাচ্ছে তার কারণ কি, তার মূল কারণ কি, এ কথা আমরা যদিও বারবার শুনেছি, বিভিন্ন উপলক্ষে শুনেছি যে শিরক সৃষ্টি হওয়া, শিরক সংগঠন হওয়ার মূল কারণ কি, নেক লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি, অতিরঞ্জন, অতিভক্তি করা। অতি জিনিসটাই হচ্ছে খারাপ, অতীতেই ক্ষতি, অতি কিছু ভালো নয়। অতীতে যদি যা, যেখানে নিত্য যেও না সেখানে যাবে, যদি নিত্যি ঘটবে একটা কীর্তি, অতীতেই ক্ষতি। অতি ভক্তি বা অতি রঞ্জন যাই বলুন, কোন মানুষের প্রতি অতিভক্তি তাকে মানুষের আসন থেকে ঊর্ধ্বে উত্তোলন করে, তুলে দেয়, আব্দের আসন থেকে মাহুদের আসনে তুলে দেয়, তাকে মানুষ থেকে অতি মানুষ বা মহামানুষ বা আরো কিছুতে তুলে দেয়। তো মহামানুষ অতি মানুষ বললে তো হয়, বরং মাহুদের আসনে তুলে দেয়। উদাহরণস্বরূপ আপনারা জানেন, আমাদের সামনে হাদিসে আসবে ইনশাআল্লাহ, খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিসসালামকে নিয়ে, যিশুকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ঈসা নবীর যুগে খ্রিস্টানরা সবাই জানত যে ইনি নবী, আল্লাহকে, যে আল্লাহ আসমানে আছে সেই আল্লাহই নবীকে পাঠিয়েছে। আস্তে আস্তে দাবি এই হতে লাগলো যে যিশু আল্লাহ পুত্র, যিশু আল্লাহর পুত্র মানে ভালোবেসে অতিরঞ্জন করে তাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিল। অথচ আল্লাহর পুত্র বলে কিছু আছে? আল্লাহর স্ত্রী বলে কিছু আছে? আল্লাহর সাথী সঙ্গী সাজি কেউ আছে? না। কিন্তু অতিরঞ্জন করে তাকে পুত্র বানালো। ধীরে ধীরে ধীরে ধীরে আরো এক ধাপ আগিয়ে তাকে কি বলল, স্বয়ং আল্লাহ, ইন্নাল্লাহ হুয়াল মাসিহ ইবনু মারিয়াম, একদম মাসিহকে কি বানিয়ে দিল, আল্লাহ বানিয়ে দিল। এই অতিরঞ্জনের ফলে যে ক্ষতিটা হলো সেটা কি, যে ছিল আব সে হয়ে গেল মাহবুদ। এখনো তারা, এই পর্যন্ত তারা মাহবুদের মাহবুদ রূপে পূজা করে আসে এবং তাকেই কি বলে, ওরা আমরা তো মানি লা ইলাহা ইল্লাল্লাহ, ওরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু ইলাহ কাকে মানে, আল্লাহ কাকে মানে, স্বয়ং ঈসাই হচ্ছে আল্লাহ। এই ঘটনা কি শুধু খ্রিস্টানদের মধ্যে আছে না আমাদের মধ্যেও আছে? আমাদের মধ্যে যাদেরকে আমরা সুন্নি বলি, এই নাম তারা চাপিয়ে নিয়েছে সুন্নি বলে। আসলে সুন্নি এত শিয়া বিরোধী, এখানে সুন্নি বলতে কি, আহলে সুন্না মানে আহলে শিয়া নয়, শিয়া নয়, শিয়াপন্থী যারা এরা হচ্ছে তার বিপরীত সুন্নিপন্থী। কিন্তু সুন্নি আবার বিভিন্ন মজাবে বিভক্ত হয়েছে, তার মধ্যে চার মজাবের বড় একটা মজাব হচ্ছে হানাফি মজাব। এই সুন্নিটা হানাফি মজাবে আছে, সাফি মজাবে আছে, মালিকি হামসাব মজাবে আছে। এই সুন্নি কাদেরকে বলা হচ্ছে, যারা সুফি অতিরঞ্জনকারী কবর পূজারী, সুন্নি হানাফিতেও আছে, সাফিতেও আছে, সাফি দেখবেন সুন্নি আছে অনেক। তো এরা সুন্নি নাম নিয়েছে ঠিকই, কিন্তু আসলে এরা কি করেছে, অতিরঞ্জন করেছে কাকে নিয়ে, নবীর ওলিকে নিয়ে। নবীর ব্যাপারে কি অতিরঞ্জন করেছে, যে অতিরঞ্জন করেছে সেটা খ্রিস্টানদের মতই, কি বলেছে নবীর ব্যাপারে, কেউ কেউ বলেছে যে নবী এমন যে নবী সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, চুরি হতো না, না করিত আনুষ খুশি জলিল ওরা ফুল, ফুল বাগানে ফুটলো নবীন ফুল, সে ফুল যদি না ফুটিত কিছুই পয়দা না হইত, না করিত আরস খুশি জলিল ওরা ফুল। কেউ কেউ বলে যে আমার নবীর স্থান এমন জায়গায় যে নবী কে আল্লাহর আল্লাহর আরো সে আল্লাহর পাশে জায়গা হবে। কেউ কেউ শুধু এখানেই খান্ত না, কি বলে যে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, যে আরশ পর মুস্তাবি সে মুস্তাবি থা খুদা হোকা বা খুদা আরশ পর মুস্তাবি থে খুদা হোকা উতর পড়া হে মদিনা মে নবী বনকার, আরো সে যিনি বসেছিলেন তিনিই নবী হয়ে অবতারবাদ, হিন্দুদের অবতারবাদ। খ্রিস্টানদের এক মত নিল তবে আল্লাহর পুত্র বলেনি, কি বলেছে স্বয়ং স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ। তারা থাকলো কি আব্দকে মাবুদের আসনে বসিয়ে দিল। আমরা দেখব যে অতিরঞ্জনের ফলে কিভাবে শিরক সৃষ্টি হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অতিরঞ্জন শুরু হয়েছে নেক লোকদেরকে নিয়ে, তাদের জীবনে বেশি হয়েছে না তাদের মরণের পর বেশি হয়েছে, মরণের পর বেশি হয়েছে, তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে তাদের মরণের পর বেশি, জীবনে যা করা হয়েছে না হয়েছে মরণের পর বেশি করা হয়েছে, জীবনে অনেকে সিজদা করা হয়েছে মরণের পরেও তাদের কবরকে সিজদা করা হয়েছে। আর এই অতিরঞ্জনের নমুনা প্রথম সৃষ্টি হয় কার যুগে, নূহ আলাইহিসসালামের যুগে, যে যুগে পাঁচটি নেক লোক ছিলেন, তাদের নাম কি ছিল ওয়াদ সুয়া ইয়াবুজ ইয়াউক আর নাসর। এই পাঁচটি লোক খুব ভালো লোক ছিলেন, আবেদ লোক ছিলেন, তো আল্লাহওয়ালা লোক ছিলেন। তারা যখন মারা গেলেন তাদের কবর লোকে জিয়ারত করতে লাগলো, সেখানে গিয়ে ইবাদত করতে লাগলো, দোয়া করতে লাগলো, শিরক করেনি, উদ্দেশ্য কি তাদের কথা স্মরণ হবে। শয়তান ফুস মন্ত্র দিল যে কত আর বারে বারে কবরের ধারে পাশে আসবি বাবা, এক কাজ কর না এদের মূর্তি বানিয়ে নে, দিয়ে কোন রকম মূর্তি বানিয়ে নিয়ে মজলিসে রাখে, মজলিসে তাদেরকে দেখে খেয়াল হবে, ইবাদতের কথা খেয়াল হবে, আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। মূর্তি বানিয়ে মজলিসে মজলিসে রাখা হলো, তারা ভাবলো যে হ্যাঁ এইসব লোক ভালো লোক ছিলেন, সে তাদের কথা স্মরণ করে ইবাদত করতো, খুব করতো। তারপরে যখন তারা মারা গেল তাদের ছেলেরা এলো, পরবর্তী প্রজন্ম যখন এলো তখন তাদের মনে শয়তান ফুস মন্ত্র দিল যে এই সব মূর্তিগুলো কি এমনি রাখা আছে, নিশ্চয়ই এদের গুণ আছে, এদের গুণ আছে, এদের অতএব এদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে শুধু এদের কথা স্মরণ করে ইবাদত করলে হবে না, কি করতে হবে এদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, এদের শ্রদ্ধা বাড়ানোর যে শ্রদ্ধা জানানোর যে বিভিন্ন পদ্ধতি আপনারা দেখবেন, আমরা আমাদের দেশের পরিবেশে দেখেছেন আপনারা কিভাবে দুই হাত জোর করে হোক, ধূপ ধুনো দিয়ে হোক, বাতি জ্বালিয়ে হোক, সিজদা করে হোক, প্রণাম করে হোক, সালাম করে হোক, যেমন করে হোক যে যেমনে পারে সে তেমনি শ্রদ্ধা বা অর্ঘ্য নিবেদন করে। তারপরে আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে যায়, তখন থেকেই আজও পর্যন্ত মূর্তি পূজা চলে আসছে। মূর্তি পূজা শিরক, আর সেই শিরকের ঘটা আজও পর্যন্ত চলে আসছে। মূল কারণ কোথেকে সৃষ্টি হলো তাহলে? নেক লোক এবং কবর থেকে। এই জন্যেই আমাদের ইসলামে শুরু শুরু কবর জিয়ারত নিষেধ ছিল, কেন বলতো, যেহেতু সমস্ত মানুষের মন থেকে তখন শিরকের গন্ধ দূর হয়নি। যেমন আমরা হিন্দুস্তানি মুসলমান, হিন্দুস্তানি মুসলমানদের মন থেকে সবারই মন থেকে হিন্দুত্ব ও শিরক দূর হয়নি, এখনো পর্যন্ত বহু কিছু আছে, প্রণাম দেখেন, সালাম সালাম যে আমরা পাশেই সালাম করি, আপনার বিয়েতে শাড়িতে বহু রকম দেখবেন যে সে হিন্দুত্ব এবং শিরক পৌত্তলিকতা আমাদের মধ্যে থেকে গেছে, পরিবেশের গুণ এটা, ঠিক আছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবর জিয়ারত করতে যেও না, তার কারণ এখনো পর্যন্ত মানুষদের মনে ঈমান মজবুত হয়নি। এক সময় একবার যাচ্ছিলেন বাইরে কোথাও কোন যুদ্ধে যাচ্ছিলেন, সফরে যাচ্ছিলেন, তখন দেখলেন একটা বড়ই গাছ, কুল গাছ, বড় বড়ই গাছ, তাতে তলোয়ার ঝোলানো আছে, এর নাম কি ছিল? জাতে আনওয়াত, সেখানে প্রসিদ্ধ ছিল জাতে আনওয়াত বলে। সাহাবারা দেখলেন, দেখে বললেন ইয়া রাসূল আল্লাহ, আমাদের একটা গাছ বানিয়ে দেন, এদের যেমন গাছ নির্দিষ্ট রয়েছে। জিজ্ঞাসা করলো, আপসে জানতে পারলো যে এই গাছের তলোয়ার লটকে রেখে তাবার রূপ গ্রহণ করা হয়, তাতে কি হয়? হ্যাঁ, সেই তলোয়ার নিয়ে যুদ্ধে জয় করা যায়। যে বল পূজা করে ফুটবল খেলবেন সেই বলে হ্যাঁ নিশ্চয়ই বিজয় লাভ হবে। হ্যাঁ, তারপরে দেখেছেন ওই আসলে কিছু কিছু অভ্যেস আছে মেয়েরা করে, মেয়েরা যখন প্রথম মুরগিতে ডিম পারে, পাড়া গায়ে মেয়েরা মুরগিতে যখন প্রথম ডিম দেয়, ডিমটা কি করে? হ্যাঁ, ওই যে শিলনোড়া আছে না মশলা বাটে লম্বা মতো, তাতে এইভাবে বুলিয়ে দেয়। তারপরে চালুন নিয়ে, চাল নিয়ে না তো, চালুন ধান চালে চাল চালে, সে চালুনে দিয়ে এইভাবে ঘুরিয়ে দেয়। জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হবে? বলছে তাহলে পরবর্তী ডিমগুলো এরকম লম্বা লম্বা বড় বড় মোটা মোটা হবে, আর এই চালুনে যত ছিদ্র আছে ফুটো আছে ততগুলো করে ডিম পাড়বে। এইরকম বিশ্বাস, ওরা ভাবত যে এই গাছটা এমন বরকতময় যে এই গাছে যদি তলোয়ার লটকে রাখি, এই তলোয়ার নিয়ে যদি যুদ্ধ করি তাহলে কি হবে? সেই যুদ্ধে জয়লাভ হবে। ভালো কথা, যুদ্ধে জয়লাভ তো সবাই উদ্দেশ্য। ইয়া রাসূলুল্লাহ, ইজআল্লানা জাতানওয়াত কামা লাহুম জাতানওয়াত, আমাদের ওদের মতো জাতানওয়াত আমাদের একটা করে দেন। কেন বললেন সাহাবারা? যেহেতু তখনো পর্যন্ত পরিবেশের সেই গুণ আছে যায়নি। আপনারা শুনে আপনারা দেখবেন এখানে এখানে ওই নও মুসলিমদের লেখা বই আছে, কিছু নও মুসলিমদের লেখা কিছু বই আছে, সেই বই পড়ুন, দেখবেন সেই শিরকি গন্ধ ওই বইয়ে থেকে গেছে। ভগবান কেমন? ভগবান হচ্ছে যার রূপ নেই, যার আকার নেই, যার রস নেই, যার গন্ধ নেই। ভগবান যার রূপ নেই, যার সেই আগেকার টান থেকে থাকে স্বাভাবিক। সাহাবী কাব যখন মুসলমান হলেন, হ্যাঁ, তখন সেই ইহুদিদের অনেক কিছু থেকে গেছিল, এই জন্য ইসরায়েলিয়াত ইসরায়েলি বহু বর্ণনা ওই সাহাবীর মধ্যেই রয়েছে, থাকবে স্বাভাবিক। তো সাহাবীদের মধ্যে ছিল বলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ, আরে এ কি বলছো তোমরা, এ কি বলছো? ইন্নাহা সুনান, ইন্নাকুম কুলতুম কামা ক্বালা কওম মূসা মূসা কওম, ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, তোমরা সেই কথা বললে যেমন যেমন সেই রকম কথা বললে যেরকম বলেছিল মূসা আলাইহিস সালামের কওম মূসাকে, কি বলেছিল? তুমি আর তোমার আল্লাহ, ওদের অনেক ভগবান রয়েছে, ওদের অনেক দেবতা রয়েছে, আমাদের জন্য একটা দেবতা তৈরি করে দেন, আমরা তাকে পূজা করব। গরু বাছুর তৈরি করে বসল, গরু পূজা করলো, গরু মানুষ করবি কর, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হচ্ছে মানুষ, তো মানুষ তৈরি না করে গরু তৈরি করলো, সে গরু পূজা, তখন থেকে গরুকে পূজা করতে লাগলো। আপনি লাফিয়ে বলবেন গরু, গরু হলো কি হলো? গরু হলো মা, মায়ের যেমন দুধ খায় সেরকম গরু দুধ খায়, গরু হলো মা। ভাই মা হলে কি তার পূজা করতে হবে? হ্যাঁ, যদি মাই হয়, গরুকে যদি মাই মনে করি তাহলে তার পূজা করতে হবে, পূজনীয় কে? যাই হোক, কি বললেন আপনি? গরু দুধ খায় কিন্তু মাংস খায় না। আপনি আপনার মায়ের দুধ খেয়েছেন, মায়ের মাংস খান? হ্যাঁ, খবরদার বললেন না কথা, আপনি আপনার মায়ের দুধ খেয়েছেন, মাংস খাবেন? ওরা যেটা যেটা ওরা বুঝেছে ওরা করছে, ওদের ওদের যেটা, কিন্তু এটা হচ্ছে বানাওটি, ওদের ধর্মে মূর্তি পূজা নেই, ওটার ধর্মেও কোন ধর্মে মুক্তি পূজা নেই, কোন ধর্মে মুক্তি পূজা নেই, যেটা যে ধর্ম আকাশ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে। এই মূর্তি পূজা হচ্ছে বিকৃত ধর্ম, মুসলমানদের মাজার পূজা, মূর্তি পূজা সব বিকৃত ধর্ম। ওই খ্রিস্টানদের ওই যে ঈশা পূজা বা মারিয়াম পূজা বিকৃত ধর্ম, কোন ধর্মে মূর্তি পূজা নেই, মূর্তি পূজা কোন ধর্ম হতে পারে না। এ হচ্ছে আল্লাহ তাআলার কথা, কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম যুগে প্রথম পত্রিত তো মুসার কমরা বলেছিল যে ওদের অনেক মাহবুদ রয়েছে, আমাদের একটা মাহবুদ বানিয়ে দেন, তোমরা সেরকম বললে আসলে এটা কি প্রকাশ্য ছিল, এই জন্য বললেন তোমরা কবর জিয়ারতে যেও না, কারণ কবর জিয়ারত গেলে বলা যায় না, হ্যাঁ কবর জিয়ারত গেলে বলা যায় না, এই জন্যেই বললেন যে কবরকে বেশি উঁচু করো না, কবরকে বেশি উঁচু করো না, মাটি থেকে কতটা উঁচু করা হবে, এক বিঘত পরিমাণ, আধ হাত পরিমাণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে পাঠিয়েছিলেন যে যাও যেখানে দেখবে উঁচু কবর আছে নিচু করে দাও, সমান করে দাও, যেখানে মূর্তি আছে ভেঙে ফেলো। কেন কি জন্য, যাতে করে ওখান থেকে ফেতনা সৃষ্টি না হয়, শিরিক সৃষ্টি না হয়, মানে একটা